الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক মানব জাতিকে এই পৃথিবীতে সুন্দরভাবে জীবন যাপনের জন্য যুগে যুগে নবী রাসূলের মাধ্যমে তার বাণী প্রেরণ করেছেন, যা মানবতার কল্যাণে চিরন্তন উৎস বলা যেতে পারে। যারা নবীদের অনুসারী হয়েছেন তারা দুনিয়ার জন্য রহমতস্বরূপ, এমনকি জীব জগৎ তাদের উপকৃত হয়েছে। আর যারা নবীদের অনুসরণ করেননি তারা ইচ্ছায় বা অনিচ্ছায় শয়তানের অনুসারী হয়েছেন, ফলে তাদের দ্বারা মানুষ শুধু নয় জীব জগৎ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রমাণ আপনারা সবাই জানেন। অতি নিকটে গত শতাব্দীতে প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধের যে বিভীষিকা হয়েছে তাতে শুধু মানুষ মরেনি, আমরা মানুষের হিসাবটা খালি করি, কিন্তু কত পশু পক্ষী যে কত জীবজন্তু যে মরে হিসাব তো করি না। একটা হিসাব খালি পাওয়া গেছে যে লিটল বয় যখন হামলা হল 1945-এর 6ই আগস্টে চোখের নিমেষে 2,45,000 লোক মরিল, যেন একটা হালকা বিষয়, আর কোন হিসাবে নাই। তার কয়েকদিন পরে আবার হামলা হল, তাতে আরো বেশি মারা গেল, ভালো কথা। এখন যে হিসাবটা আসছে সেটা কি, যে আজ পর্যন্ত নাগাসাকি হিরোশিমাতে ঘাস হয়নি, সে 1945 সালে বোমা পড়েছে, এখন ঘাস উৎপাদন হয় না। তাহলে মানুষ তো গেছে, আর এখন যারা জন্ম হচ্ছে সব বিকলাঙ্গ পঙ্গু রোগী হচ্ছে, অর্থাৎ যুগ যুগ ধরে মানুষ মানুষের ক্ষতি করে যাচ্ছে। কারণ যে মানুষের হাত দিয়ে এই ক্ষতিটা হয়েছে সে মানুষটা আল্লাহর অনুসারে ছিল না, সে জান্নাত জাহান্নামের আকাঙ্ক্ষী ছিল না, সে কখনো পরকালকে ভয় করেনি, সে কখনো আল্লাহর উপর বিশ্বাস রাখেনি, সে ছিল শয়তানের অনুসারী শয়তানের উপাসী। তাই সে শয়তানি কাজই করেছে যা দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সকল জীব জগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধু তখনই হয়নি আজও হচ্ছে। নবী রাসূল কখনই এগুলি বলেননি, তারা সবসময় দুনিয়ার মানুষের প্রতি রহমত স্বরূপ ছিলেন, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা তোমাকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এটি শুধু আমাদের নবী নন, প্রত্যেক নবী মানুষের প্রতি রহম দিল ছিলেন। আর এটা কেন? আল্লাহর নির্দেশ, এবং আল্লাহ নিজে তো রহমান রহিম, তার পক্ষ থেকে তার রহমতের বাণীর বাহক হিসেবে তারা এসেছিলেন। আল্লাহ রসুল আল্লাহাক নিজে বলছেন, কাতাব আল্লাহ নফসের রহমা, আল্লাহ নিজের নফসের উপরে রহমতকে লিপিবদ্ধ করে দিয়েছেন, অর্থাৎ তিনি রহিম। বখার শরীফ হাদিসে ব্যাখ্যা আসছে এভাবে যে আল্লাহ পাক তার পুরো রহমতকে 100 ভাগ করেছেন, তার মাত্র 1 ভাগ সৃষ্টির জন্য তিনি দান করেছেন, 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। আর 1 ভাগ রহমতের কারণেই হাদিসে বলা হচ্ছে যে গরু তার বাছুরের গায়ে পা পড়লে পাউসে করে, মুরগি ভুলক্রমে তার ডিমের উপরে বেশি চাপ দিলে ডিমটা যাতে ভেঙে না যায় এজন্য তাকে সরে যায়, এটুকু যে তোমরা দেখো এটুকু আল্লাহর ওই 1 ভাগ রহমতের একটা অংশ। চিন্তা করবেন, বাঘ পর্যন্ত তার নিজের সন্তানকে খায় না, হরিণ তার নিজের বাচ্চাকে আদর করে, গরু তার নিজের বাছরকে জীব দিয়ে চেটে চেটে আদর করে, মানুষ তার নিজের সন্তানকে জীবনের চেয়ে ভালোবাসে, এ সব কিছু আল্লাহ পাকের 100 ভাগের 1 ভাগের অংশ বিশেষ মাত্র। এভাবে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, যারা মোহাম্মদের অনুসারী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চরিত্র কেমন? সুরে ফাতহ 29 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ হোসেন আল্লাহর রাসূল, বাল্লাযীনা মাআহু, যারা তার সাথী, আশাদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর, রুহামা ও বাইনাহুম, নিজেদের মধ্যে অনুগ্রহশীল, তারাহুম রুক্কান সুজ্জাদা, তুমি দেখবে তাদেরকে রুকু করনে ওয়ালা, সিজদা করনে ওয়ালা, ইবতাগুনা ফাদলা মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এর বিনিময়ে তারা আল্লাহর নিকটে আল্লাহর রহমত এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর কিছুই নয়। এটা যে প্রমাণিত হচ্ছে উম্মতে মুহাম্মদী কখনোই কঠোর হৃদয় নয়, উম্মতে মুহাম্মদী সবসময় রহমদিল, অনুগ্রহশীল। এর ব্যাখ্যা হাদিসে অসংখ্য এসেছে আপনাদের সামনে। قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الناس لا يرحم الله من لا يرحم الناس, আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করেন না যে ব্যক্তি মানুষের উপর রহম করে না। এই যে রহম, এই কথাটি শুধুমাত্র কোন গ্রুপ অফ পিপুলের দিয়ে লক্ষ্য করে বলা হয়নি। আল্লাহ রহম করে না ওই ব্যক্তির উপরে যে মানুষের উপর রহম করে না। মানুষ বলতে সকল মানুষ, আদম সন্তান, সে যে ধর্মের, যে বর্ণের, যে রঙের, যে অঞ্চলের হোক না কেন, যখনই যে মানুষ বিপদে পড়বে তখনই তার প্রতি যে মানুষ রহম করবে, আল্লাহ তার উপর রহম করবেন, এটা আল্লাহর ওয়াদা। তিনি রহিমুল ওয়াদুদ, তিনি অনুগ্রহশীল এবং স্নেহবৎসল, তিনি রউফুর রহিম। বহু লোকপ্রতার আছে এ সম্পর্কে। এই প্রসঙ্গে কয়েকটা হাদিস আপনাদের সামনে বললে পরিষ্কার হয়ে যাবে। জারির ইবনে আব্দুল্লাহ কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, মুত্তাফাকুন আলাইহি। জারির ইবনে আব্দুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ পাক কখনোই ওই ব্যক্তির উপর রহম করেন না যে ব্যক্তি মানুষের উপর রহম করে না। এর পরক্ষণে জারির বলছেন, বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামিস সালাত ওয়া ইতায়িজ যাকাত ওয়া নসহি লিকুল্লি মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। আমরা আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছিলাম এই মর্মে যে আমরা সালাত কায়েম করব, যাকাত আদায় করব এবং প্রত্যেক মুসলিমের প্রতি শুভ কামনা করব, আর নসহি লিকুল্লি মুসলিম, তাদেরকে উপদেশ দেব। عن تميم الدارير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم رواه مسلم دين হচ্ছে নসিহত পরস্পরের প্রতি উপদেশ শুভ কামনা যে দিনদার সে অবশ্যই পরস্পরের প্রতি উপদেশ দিবে কোন খারাপই দেখলেই তাকে বলবে বাবা এটা করো না সতর্কতার সঙ্গে সব জিনিসে খেয়াল করবে শুধু নিজেরকে নিয়ে সে ব্যস্ত থাকবে না সমাজকে নিয়েও তার চিন্তা থাকবে নিজের সন্তানকে শুধু নয় অপরের সন্তানের শুভ কামনা মঙ্গল কামনা সে করবে দিন অর্থই হচ্ছে নসিহত এক কথা শেষ সাহাবা কেরাম বললেন লিমান ইয়া রাসূলুল্লাহ কার জন্য আমরা উপদেশ দেব কাকে উপদেশ দেব আল্লাহ রসুল জবাব দিচ্ছেন লিল্লাহ আল্লাহর জন্য দেখেন ব্যাখ্যাটা কি হবে মানুষকে আল্লাহকে উপদেশ দেয় নাকি তার অর্থ হচ্ছে লিহকুকিল্লাহ এ দুনিয়াতে আল্লাহর হক যখনই যেখানে আসছে সেই ব্যাপারটার দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেমন আয়াতে আসছে বলছে কোন আনসার আল্লাহ তোমার আল্লাহ সাহায্যকারী হও আল্লাহর কি সাহায্যের দরকার আছে নাকি তার অর্থ হচ্ছে আল্লাহর বিধানে সাহায্যকারী হও আল্লাহর হুকুমে সাহায্যকারী হও অমুক যা দেখছেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ হচ্ছে আপনি যে বলেন দেখো এটা করলে আল্লাহ নারাজ হবে কাজটা করো না প্রতিবেশী অন্যায় করছে দুই ভাই মারামারি করছে এই বাবা এটা করো না খব না খব না খব না আল্লাহ নাখোশ হবে এটা হচ্ছে আল্লাহকে সাহায্য করা অলি কিতাবিহি আল্লাহর কিতাব আপনি দেখতেই পাচ্ছেন মানুষ কোরআন নিয়ে কি খেলা করতেছে কোরআন পড়াচ্ছে এখন আর কত করবে মুসলমানের দেশ মুসলমান নামধারী শিক্ষকরা পর্যন্ত ক্লাসে কোরআনকে নিয়ে নোংরা মন্তব্য করছে কোরআনের প্রতি শ্রদ্ধা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কোরআনকে যেন একটা উপন্যাস বানিয়ে নিয়েছে উপন্যাস যেমন কোন সম্মান নাই কোরআনের চুক্তি আমাদের জন্য কোন সম্মান নাই কোরআন শুধু যেন পাঠ্য গ্রন্থ হয়ে গেছে যারা পড়েন সেটা মুখস্থ পড়েন এই পর্যন্ত কিন্তু জীবনকে কোরআন বোঝার চেষ্টা করেন না এটা আমাদের প্রায় সবারই দোষ হয়ে গেছে সারা জীবন গেলেও কোনদিন কোরআন শেষ করে নাই খুব বেশির বেশি হয়তো বা দু চারটে আয়াতের বা দু চারটে সুরা হয়তো মুখস্থ পড়েছে অথবা নিজে নিজে কখনো কখনো পড়ে দেখেছে যখন প্রয়োজন হয়েছে সাধারণভাবে কেউ কোরআন শেষ করেছে বুঝে সুঝে এরকম মুসলমান সংখ্যা হিসাব করলে খুবই কম হবে কোরআনের প্রতি সম্মান বোধ মানুষ হারিয়ে ফেলছে ঠিক তেমনি কোরআনের নির্দেশের প্রতিও মানুষ এখন বুড়ো আমল দেখাচ্ছে কথায় কথায় বলছে কোরআন সুন্নাহ অনুযায়ী আইন করব কোরআন সুন্নাহ বাইরে কিছু করব না অত কোরআন সুন্নাহ বাইরে সব কিছুই করছে কোরআন সুন্নাহ বাদ দিয়ে বলে কিতাবি অর্থাৎ তার কিতাবের ব্যাপারে উপদেশ দাও যেন মানুষ কিতাবকে মেনে চলে কিতাবকে সম্মান করে বলে রসুল হি তার রসুল সম্পর্কে তোমরা উপদেশ দাও অর্থাৎ তার রসুল তো চিরদিন বাঁচবেন না চলে যাবেন কিন্তু রসুলের পরবর্তী জীবনটা যেন মানুষ রসুল সম্পর্কে কুধারণা না করে বাজে কথা না বলে এজন্য অন্য হাজি এসছেন কাদে বালিয়ে মতো আমদান ফেরাতে যে ব্যক্তি আমার উপরে মিথ্যারোপ করলো ইচ্ছাকৃত হবে সে জাহান্নামে তার ঘর তৈরি করে নিল হাদিসটা বড় সাংঘাতিক এজন্য মিথ্যা হাদিস বলাটা কঠিন অপরাধ এত বড় কবির গুণ আর নাই আল্লাহ রসুল যে কথা বলেননি আমি যে সে কথা বলি পাপটা কেমন হয় বুঝতে পারেন আর সেই রসুলকে নিয়ে আজকাল কি না হচ্ছে দেশে ব্যঙ্গচিত্র আঁকা হচ্ছে কার্টুন ছাপা হচ্ছে আর কত নোংরা ভাষা ব্যবহার করা হচ্ছে মানুষ এগুলো করে যাচ্ছে আল্লাহ রসুল বলছেন তোমরা এই ব্যাপারে রসুলের ব্যাপারে মানুষকে উপদেশ দাও যেন রসুল নিয়ে কেউ খেলা না করে এখন নবী রসুলটা নিজের দাবি করে কেউ রসুল হয় না কোন ভোটাভুটিতে রসুল হয় না কোন ডিগ্রি নিয়ে রসুল হয় না রসুল সিরফ আল্লাহ নির্বাচিত কিছু মানুষ পৃথিবীতে এসেছেন শত শত নয় কোটি কোটি মানুষের মধ্যে মাত্র 1,24,000 নবী রসুলের সংখ্যা যুগে যুগে অতএব তাদের সম্পর্কে যেন কেউ কোনো বাজে কথা না বলে তাদের নিষ্পাপত্য নিয়ে যেন কোনো কেউ আজে বাজে চিন্তা না করে আমরা এমন মুসলমানদের বই আমাদের সামনে আসে হয়তো ভাববেন বাংলায় লেখা না আরবিতে লেখা যেগুলো পড়তেও ঘৃণা হয়, অথচ বিশ্ববিখ্যাত সাহিত্যিক হিসাবে তাদের সাহিত্য প্রতিভাকে মূল্যায়ন করতে হয়, তাদের লিখিত বই আমরা ডিপার্টমেন্টে ক্লাসের সিলেবাস দিয়েছি, তাদের ত্রুটিগুলো আমরা ছাত্রদের ধরিয়ে দিই আকিদার বিষয়টা, কিন্তু সাহিত্যের বিষয়টা ভালো বলে আমরা রেখে দিই। অথচ তারা মুসলমান, এবং শুধু মুসলমানই না, কোরআনের হাফেজ, বিখ্যাত লেখক মিশরের, যেখানে এখন ইসলামী শাসন চলছে, সেখানে একসময় এরকম মানুষও ছিল, মারা গেছেন বেচারা, বলতেও খারাপ লাগে এগুলো, যার জন্য আমরা আমাদের বইয়ের মধ্যে তাদের আকিদা সম্পর্কে পরিষ্কার করে দিয়েছি। যারা হাদিসের প্রামাণিকতা বইটা পড়েছেন সেখানে এর মধ্যে কিছু আইডিয়া পাবেন যে মুসলমানরা পর্যন্ত, কোরআন হাফেজরা পর্যন্ত আলেম হওয়ার পরেও সে কোরআন সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে কত নোংরা মন্তব্য করতে পারে, অমুসলিমরা করলে তো সহ্য করা যায়, মুসলমানরা এগুলো করছে। অতএব হে মানুষ, রসুল সম্পর্কে উপদেশ দাও মানুষকে, আর দিন ওয়ান নসিহত। এরপরে বলে আইম্মাতুল মুসলিমিন, মুসলমানদের যারা আলেম সমাজ এবং নেতৃত্বে যারা আছেন নেতা, তাদের সম্পর্কেও তোমরা উপদেশ দাও। আলেমরা কি ভুল করেন না, তাদের ভুল ধরিয়ে দিতে হবে, অমনিভাবে যারা সমাজ নেতা বা রাষ্ট্রনেতা তাদের ভুল হবে, ধরিয়ে দেওয়াটা মুসলমানের কর্তব্য। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, আফজালুল জিহাদে কালিমাতুল হাক্কিন ইনদা সুলতানিন জায়ির, শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হক কথা বলা অত্যাচারী শাসকের সামনে। যদি কেউ গণতন্ত্রের কথা বলেন, তারা তো লম্বা লম্বা বুলিয়া ওড়ান, কার মাথায় তার কার ঘাড়ে কয়টা মাথা আছে, যান দিকে অন্য প্রধানমন্ত্রীর সামনে দুটো কথা বলার সাহস আছে কি? খুবই তো তন্ত্রমন্ত্র বলেন, লেখেন দেখি একটা লাইন, পত্রিকা ব্যান্ড হয়ে যাবে, আপনাকে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে ঢুকিয়ে দেবে, না হলে তার ক্যাডার বাহিনী দিয়ে আপনাকে শেষ করে দেবে। এই হলো আপনার দেশের গণতন্ত্র, অত সস্তা নাকি? অথচ বিশ্ব ত্রাস বলা যায় সেই সময়, রোম সম্রাট পর্যন্ত কাঁপত তার নাম শুনলে, ইবলিস পর্যন্ত তার রাস্তা দিয়ে ভয়ে একদিক চলে যেত, সে ওমর ফারুকের জুমার খদ্দার আগে দিব্যু দাঁড়িয়ে বলছে, হে ওমর, জামা এত লম্বা কেন? বাইতুল মালের জামার ভাগ আমরা সবাই যা পেয়েছি তাতে তো এত লম্বা জামা হওয়ার কথা নয়, আপনার জামাটা লম্বা দেখছি, কৈফিয়ত দেন, তারও খদ্দা দেন, পারবেন বলতে? জানতেই গণতন্ত্রীরা অত সস্তা না। ওমর তাকালেন তার বড় ছেলের দিকে, মুসল্লিদের মধ্যে আবদুল্লাহ দাঁড়িয়ে বলল, হে মুসল্লিবৃন্দ, শুনে রাখেন, আমার আব্বার জামার কাপড় হয়েছে বটে আপনাদের কাপড় দিয়ে, কিন্তু পায়জামার কাপড় হয়নি, তার আলাদা কোনো লুঙ্গি বা পায়জামা নাই, তা আমার অংশের কাপড়টা আব্বার জামার সঙ্গে জুড়ে দিয়েছি যাতে লম্বা হয়, সতর ঢাকার ব্যবস্থাটা হয়। তখন মুসলিম, হ্যাঁ এবার আপনি খোদা দেন, পারবেন? যান দেখি কোন গণতন্ত্রের সঙ্গে আছে, সারা পৃথিবীর গণতন্ত্রদের আমরা চ্যালেঞ্জ করতে পারি, একটা প্রমাণ দেখাও, আমার দেশের মিসকিন প্রধানমন্ত্রী পারবে না, আর আমেরিকার বড় বড় বাচ্চারা পারবে নাকি? আমার দেশের মিসকিন ভিক্ষাগিরি খায়, সারা দিনে ভিক্ষাগিরি নিয়ে আমাদের খায়, তার বড়াই কত, অহংকার কত, বলে সুবহান আল্লাহ। এরপরেও মেয়ে লোক তার আরো জোর, কেন এত অহংকার কেন? অথচ আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, দেশের যারা নেতা তাদেরকে তোমরা নসিহাত করো, আমরা উপদেশ দেই, ভুল ধরলে রেহাই নেই, উপদেশ দেবে কোন পাগলে, মরবে নাকি উপদেশ দিয়ে? বিগত সরকার তো হ্যান্ডকাপ পরাইলো উপদেশ দিতে গিয়ে, এরা তো ছাড়ছে না, সবাই তো সমান, মুখে তো লম্বা লম্বা বলি, হাদিসের নির্দেশ আছে আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য, এই জন্য আমরা দিয়ে থাকি, জেলে ঢুকানা যেখানে ঢুকানো এটা বলেই যাবো সারা জীবন, করোনা হাজির বিরুদ্ধে যে বেটাই কথা বলবে কাউকে ছাড়া হবে না। এটা আমাদের দায়িত্ব, বলে আইম্মাতুল মুসলিমিন, মুসলমানদের যারা নেতা হবে তাদেরকে অবশ্যই নসিহাত করতে হবে, সাধারণ মানুষও করবে, যোগ্য জ্ঞানী গুণীরাও করবে। ওমর ফারুককে যে মুসলমানরা ছাড়েনি, আর তোমাকে ছাড়বে নাকি? বলে আম্মাতিহিম, এবং সাধারণ মানুষের জন্য সবসময় উপদেশ দিতে হবে, সুধারণা রাখতে হবে। এই হাদিসটা মাথায় রাখেন, এরপর চলুন সামনে যাই। মানুষের প্রতি মানুষের নসিহাত দু ধরনের হতে পারে, মানুষের প্রতি মানুষের শুভ কামনা, কল্যাণ কামনা, একটা হয় মানবিক, একটা হয় সামাজিক। মানবিক শুভ কামনা সকল মানুষের প্রতি সমান, যেমন আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, লা ইউজলিমুহু ওয়ালা ইউসলিমুহু ওয়ালা ইহাকিরুহু, ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করবে না, তাকে লজ্জিত করবে না, তাকে অপদস্থ করবে না। আল্লাহ রাসূল বলছেন, একজন বান্দা যখন আরেক বান্দাকে সাহায্য করে, কানাল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ নিজে তাকে সাহায্য করে থাকেন। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আলাইহি কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি তার কোন মুসলিম ভাইয়ের এই দুনিয়াতে কোন বিপদ থেকে উদ্ধার করে দেয়, আল্লাহ ওয়াদা করছেন আমি কিয়ামতের দিন তার অসংখ্য বিপদ থেকে এমনি করে একটা বিপদ থেকে উদ্ধার করে দেব। যদি দুনিয়াতে আমরা কারো উপকার করি তবে। ওমান সাতরা মুসলিম সাতরাল্লাহ আল্লাহু ইয়াউমিল কিয়ামা, যদি কোন বান্দা কোন গোপন ত্রুটি কেউ দেখেনি, উনি দেখেছেন, এটাকে তিনি ঢেকে রাখেন, আল্লাহ পাক কিয়ামতের দিন তার একটি দোষকে ঢেকে রাখবেন। অন্য হাদিসে আসছে, ইন্নাল্লাহ ফি আউনি আব্দে মা কানা আব্দু ফি আউনি আখিহি, আল্লাহ পাক বান্দার সাহায্য এতক্ষণ থাকেন যখন বান্দা আরেক বান্দার সাহায্য থাকে। এবং সুবহানাল্লাহ বিহামদি, এই বান্দা সবই আল্লাহর বান্দা, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই আদম সন্তান, প্রত্যেকের প্রতি প্রত্যেকের মমতা মহব্বত ভালোবাসা থাকতে হবে, এটাই হল মানুষের মানবিক তাগিদ। এবং আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস এই ব্যাপারে প্রত্যেকটা মুসলমানকে বাধ্য করেছে, তুমি যদি করো তোমার অন্তর খবর আমি রাখি, কোন নিয়তে তুমি করছো, যদি তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাহায্য করে থাকো, আমি আল্লাহ ওয়াদা করছি কিয়ামতের ভয়ঙ্কর বিপদের দিনে আমিও তোমাকে সাহায্য করব, তোমার বিপদ থেকে আমি উদ্ধার করব। এটা হল মানবিক বিষয়ক হাদিস, এর একটা মৌলিক হাদিস সঙ্গে যোগ করে দিই। কারণ আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء, তোমরা সকলে জগৎবাসীর উপরে রহম করো, তোমাদের উপরে আসমানবাসী রহম করবেন। রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ। এর চেয়ে মৌলিক হাদিস আর হয় না। জগৎবাসী মানুষ শুধু নয়, জীবজন্তুও আছে, তাদের উপরেও রহম করতে হবে। দেখলাম জীবের প্রতি জীবের দয়া, বারবার ঘটনাটা মনে আসে, ভোরবেলা হাঁটছি গত বর্ষাকালে, আপনাদের বাস টার্মিনালের পাশে পানি জমে আছে রাস্তার ধারে, একটা কাক পড়ে আছে, আর উপরে ওই যে তার গিয়েছে ইলেকট্রিক তার, ওই তারে শত শত কাক বসে আছে আর কাক কাক করছে। আমরা অস্থির হয়ে পড়ি, ব্যাপারটা কি, কিসে কাকগুলো পাগল হয়ে গেল নাকি? তাকিয়ে দেখি ওদের একটা জাহাদ ভাই কাক নিচে পড়ে আছে, ওর সাহায্যে এতগুলো কাক এসেছে, কিন্তু কাকদের ক্ষমতা নেই যে ওকে উপকার করে। আমাদের মধ্যে একজন পথচারী ভাই, তিনি এগিয়ে এসে ওই কাকটাকে দেখলেন যে কাকের একটা পা ভেঙে গেছে, ওই পাকটা কেমন মুড়ে গেছে, উঠতে পারছে না। তখন মোড়াটা ছাড়িয়ে দিয়ে উনি কাকটাকে উড়িয়ে দিলেন, কাকটা চলে গেল। এরপর ওই কাকগুলো সব চলে গেল। আশ্চর্য হয়ে গেলাম, একটা কাক বিপদে পড়েছে, শত শত কাক দৌড়িয়ে চলে আসছে, শিক্ষা দিয়ে গেল আমাদেরকে, হে মানুষ, তোমরা মানুষ হওয়া সত্ত্বেও আর এক মানুষের বুকে ছুরি মারো, তুমি মানুষ হওয়া সত্ত্বেও আর এক মানুষকে প্রকাশ দিনই বেলায় লাঠিয়ে কুপিয়ে হত্যা করো, একটা জীবন্ত যুবককে ছিন্ন ভিন্ন করে ফেলে দাও, এই তো তোমার চরিত্র। আজকে রোহিঙ্গারা বিনা অপরাধে কিভাবে মার খাচ্ছে মানুষের কাছে, এগুলো মানুষ দেখছে। আজকে বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতার দেশ, তথাকথিত গণতন্ত্রের মোড়লরা, মানবাধিকারের মোড়লরা, মাশাআল্লাহ, কোন রকম একটা পাইলট মরবে সেই ভয়ে ড্রোন বিমান বানিয়েছে, মনুষ্যবিহীন বিমান দিয়ে শত শত মানুষকে হত্যা করছে দৈনিক পাকিস্তানে, আফগানিস্তানে, ইয়েমেনে, পেপারে আপনারা দেখছেন। এরপরও তারা বিশ্ব মানবাধিকারের মোড়ল, বিশ্ব শান্তির এক এজেন্ট হয়ে বসে আছে। হ্যাঁ, নিজের দেশে যখন 20টা ছেলে মরেছে তখন বলছেন ওরা আমার অন্তরটা ভেঙে দিয়েছে, হে নোবেলজয়ী শান্তি, কি বলে ওটাকে, শান্তির কপট বলব নাকি, শান্তিতে নোবেলজয়ী, এখন 20টা জন মন হৃদয়টা ভেঙে গেল, আর পাকিস্তানে যখন হাজার হাজার মানুষকে মেরেছ, এখনো মেরেই চলেছ, সেখানে হৃদয় আঘাত লাগে না, এরা মানুষ না নাকি। ইসলাম মানুষে মানুষে ভেদাভেদ করতে শেখায় নাই, তে আমভাবে বলে দিয়েছে এরহামু মান ফিল আরদে, পৃথিবীতে যারা বসবাস করে হে মানুষ মনে রেখো ওরা সবাই আমার সৃষ্টি, সবার উপরে তোমার রহম করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমাদের উপর রহম করবেন যিনি আসমানে বসে আছেন, তিনি কে, আল্লাহ, আল্লাহ সবে দেখছেন কে কি করছো তোমরা পৃথিবীতে। অতএব সাবধান, মুসলমান হল শান্তিপ্রিয় জাতি, মুসলমান যেখানে যায় সেখানে শান্তি কায়েম হয়, কখনো অশান্তি কায়েম হয় না। আর আজকে মুসলমানদেরকে বানানো হচ্ছে জঙ্গি, মিথ্যাচারা কাকে বলে, আলহামদুলিল্লাহ উল্টা ফল ফলছে, যত বেশি মুসলমানদেরকে অপবাদ দেওয়া হচ্ছে তত বেশি খোদ আমেরিকা লোকই ইসলাম কবুল করছে, এবং খোদ ইংল্যান্ডে ইসলাম কবুল করছে, সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার চলছে, তারা দেখছে সাধারণ মানুষ আসলে মুসলমানরা তো জঙ্গি নয়। 200 রেডিওর চালু করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে মুসলমানদেরকে জঙ্গি বানানোর জন্য, সমানে মিথ্যা প্রচার চলছে, সমানে মিথ্যা চলছে। এই বাংলাদেশের এইখানে আপনাদের সামনে আমরা চলাফেরা করছি, 30টা বছর এখানে আমরা আছি, আমাদেরকে যদি জঙ্গি বলে আমাদেরই সরকার, তো লোকেরা কি বলবে, মিথ্যা আবার মিথ্যার বেসাতি করে সারা দুনিয়া কাটিয়ে যাচ্ছে। এরপরও আমরা বলছি এরহামু আনফিসসামা মানফিল আরদে, তোমরা মানুষের ভিতরে রহম করো, আপনাদের একটা সুযোগ এসেছে মানুষকে রহম করার। প্রচন্ড শীতে কাতর মানুষ, প্রতিদিন পত্রিকা দেখছেন মানুষ মরছে। আমরা উত্তরবঙ্গে বসবাস করি, শীত বেশি এলাকাতে, এলাকায় মানুষ বেশি মরছে, পঞ্চগড়ে, রংপুরে, রাজশাহীতে, ঈশ্বরদীতে ইতিমধ্যে অনেক মানুষ মারা গেছে, প্রতিদিন মৃত্যুর খবর আসছে। আপনাদের অন্তর কি টানে না যে আমরা আমাদের ভাইদের জন্য একখানা কম্বল কিনে দিই? যদি অন্তর টানে দয়া করে দান করার জন্য দিলটাকে প্রসারিত করুন, নিজের সন্তানদের জন্য যেমন কম্বল খরিদ করেন, জাম্পার কেনেন, গরিবের সন্তানদের জন্য ঠিক অন্যপুরে একটা যদি কিনতে পারেন, এই গরিবের জন্য যেটা দান করলেন ওটাই আপনার জন্য কালে কেয়ামতের মাঠে রহমতের চাদর হিসেবে আপনার গায়ে পরানো হবে, ইনশাআল্লাহ কোনটাই বৃথা যাবে না, আল্লাহ অন্তরে খবর রাখেন। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আজাদী চন্দ্র বাংলাদেশের রাজশাহী মহানগরীর পক্ষ থেকে শীত বস্ত্র সংগ্রহের অভিযান শুরু হয়েছে। আমি মসজিদে ঢোকার সময় এটা দেখে খুবই ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আপনারা সবাই সহযোগিতা করবেন, মুসল্লি ভাইদের বলছি, এবং এই সাথে যারাই আমাদের বক্তব্য শুনছেন সবাইকে বলছি, যিনি যেখানে আসেন গরিবের পাশে দাঁড়িয়ে যান, ওই গরিব মানুষটা হিন্দু না মুসলমান এটা দেখবেন না, মানুষ কিনা তাই দেখেন, তাকে সাহায্য করুন, ইনশাআল্লাহ আপনার সাহায্য বৃথা যাবে না। আল্লাহ রসুলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহ রসুলের হাদিস আল্লাহরই বক্তব্য, তিনি ওহি ব্যতীত কোন কথা আমাদেরকে শুনান না। অতএব তিনি তো বলছেন জগৎবাসীর উপর রহম করো, আসমানবাসী তোমাদের উপর রহম করবেন, আল্লাহ কিভাবে যে আপনাকে সাহায্য করবেন আপনি জানেন না, হয়তো ছিল আপনার সন্তানের জন্য কঠিন একটা রোগ, হয়তো আল্লাহ বাঁচিয়ে দিলেন, আপনি টের পাচ্ছেন না, আপনার সন্তান ঢাকা যাচ্ছে রাস্তায় কঠিন বিপদ হতে পারত, কিন্তু আপনি যেখানে দান করেছেন আল্লাহ তাকে ওখানে মুক্ত করে দিয়েছেন, হতে তো পারে। মানুষের প্রতি মানুষের রহম কোথায় চলে গেছে? এখন পুত্রের ঘৃণা পড়তে রুজ হয় না, নেতাদের পরস্পর হিংসার বিদ্বেষমূলক বক্তৃতা, ইনি ওনাকে জাহান্নামে পাঠাচ্ছে, উনি ওনাকে জাহান্নামে পাঠাচ্ছে, এই যদি বাংলাদেশের রাজনীতি হয় ধীর ওই রাজনীতির হিংসা হানাহানি, মানুষকে মারা অত্যাচার করা, এটার নাম কোনদিন রাজনীতি নয়। সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করাটাই হল রাজনীতি। ইসলাম সেই পথ দেখিয়ে গেছে, হতভাগা মুসলমানরা ইসলামের নাম ভাঙিয়ে মুসলমানকে আর ধ্বংস করে দিচ্ছে, নিজেরা একে অপরের বুকে চাকু মেরে এরা শান্তি কায়েম করতে চায়, এরা বোমা মেরে ইসলাম কায়েম করতে চায়। এই হানাহানি কাটাকাটি এই মারামারি কোশ্চেন করো ইসলামের নীতি নয়। এবার আসুন সামাজিক জীবনে পরস্পরকে উপদেশ সম্পর্কে আল্লাহ নবীর কিছু হাদিস আছে। সাহাল ইবনে সাদ قال قال رسول الله صلى الله عليه وسلم انا وكاف اليتيم له ولغيره في الجنه هكذا رواه البخاري। আমি এবং এতিমের অভিভাবক তার নিজের বা অন্যের এতিম জান্নাতে একত্রে থাকব, পাশাপাশি দুই আঙ্গুলের ন্যায়। আল্লাহ রসুল তখন দুটো আঙ্গুল পাশাপাশি এরকম দেখিয়ে দিলেন। এতিম নিজের হতে পারে, এতিম অন্যের হতে পারে। নিজেরটা কেমন? ধরুন আপনার ছেলে মারা গেছে কিন্তু পোতা রেখে গেছে, পোতা বোঝেন তো আপনারা, আমার এদিকে নাতি বলে সম্ভবত। ছেলের ছেলেকে পোতা বলা হয়, মেয়ের ছেলেকে নাতি বলা হয়, ওটা কিন্তু এতিম, ও বাপের স্নেহ পায়নি, আপনি তাকে মানুষ করলেন। ঠিক আমার রসুল এতিম হয়েছিলেন, তিনি বাপের চেহারা দেখেন নাই, মানুষ হয়েছে কার কাছে? দাদার কাছে, এরপরে চাচার কাছে। এই যে এতিমের অভিভাবক ছিলেন আব্দুল মোত্তালেব, এতিমের অভিভাবক ছিলেন আবু তালেব, এটা আমাদের প্রত্যেকের জীবনে হতে পারে। এজন্য বলা বাংলাটা কথা, সবচেয়ে দুঃখী মানুষ সেই যে নিজে তার সন্তানের লাশ কবরে রেখে এসছে, অথচ নাতিপুতি দাদু দাদু করে কোলে এসে উঠছে। আমি সচকে দেখছিলাম গত বছর যখন কুমিল্লা সফর করে, গত দু বছর আগে আমাদের এক কর্মী মারা গেছে, তার বাড়িতে আমি গেলাম, দাদা দাদি বেঁচে আছে, ছোট্ট বাচ্চা দুটো কাল কোলে করে দাদা দুই বুকে দুই বাচ্চা নিয়ে আমার সামনে আসলো। আমরা চলুন কবরস্থানে যাই রাত্রিবেলায়, ছেলের কবর সামনে রেখে বাপের সে জিয়ারতের দৃশ্য আমি দেখেছি। হায় হতভাগা আমি, আমার সন্তান ওই শুয়ে আছে কবরে আর তার সন্তান আমার বুকে। মনে মনে একবার কল্পনা করে দেখেন। আল্লাহ রাসূল বলছেন আনা ওয়া কাফুল ইতিম লাহু ওয়া গায়রিহি ফিল জান্নাহ কাহা কাহা কাজা, অন্য রাতে আছে কাহা তাই। আমি এবং এতিমের অভিভাবক মনে রাখে হে উম্মতে মুহাম্মাদি, জান্নাতে থাকব দুটো আঙুলে পাশাপাশি মতো। অত কারোর বাড়িতে যদি এরকম এতিম থাকে তাকে অশ্রদ্ধা অযত্ন করবেন না, বাপের স্নেহ পায়নি, অনেকের মা নাই মায়ের স্নেহ পায় না, দাদা দাদি চাচা চাচি তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এদেরকে মানুষ করা। একই সাথে অন্য এতিম যদি হয়, যেন আমাদের এতিমখানাগুলোতে এতিমগুলো মানুষ হচ্ছে, এরা তো অন্যের এতিম, এদেরকে আমরা এখানে মানুষ করি। যদি আপনারা এদের প্রতি সহযোগিতা করেন তাহলে আপনার সামাজিক দায়বদ্ধতা থেকে আপনি মুক্তি পেলেন। এটা হল সামাজিক নীতি মানুষের, মুসলমানদের জন্য এই দায়িত্ব আছে। নিজের এতিম হোক আর অন্যের এতিম হোক, যদি আপনি আদর করেন, তাদের জন্য কিছু খরচ করেন, এটি আপনার পরকালের মুক্তির ওসিলা হবে। একদিন আবু দারদাসি বলছে হে আল্লাহর রাসূল, আমার অন্তরটা বড় শক্ত, আমাদের চোখে পানি আসে না। আল্লাহর রাসূল বলছেন যদি তুমি নিজের অন্তরকে নরম করতে চাও, ইন তুরিদান তালিনা কালবাক ফামসাহ রাসাল ইতিম, তাহলে এতিমের মাথায় হাত বুলাও, অন্যের এতিমকে আদর করো, মাথায় হাত বুলাও, তাহলে দেখবে তোমার অন্তরটা অটোমেটিক নরম হয়ে যাবে। একদিন সাহেব এসে বলছে হে আল্লাহর রাসূল, আপনি বাচ্চা কোলে নিচ্ছেন, আদর করছেন, চুমু খাচ্ছেন, আমি তো কখনো চুমু খাই নাই। আল্লাহ নবী বললেন তোমার অন্তরটা শক্ত হয়ে গেছে, যে ব্যক্তি নিজের সন্তানকে চুমু খায়নি তার অন্তরটা অন্তরই নয়, তুমি এখনই তওবা করো, কোন এতিমকে কোলে টানো, তার মাথায় হাত বুলাও, এটা হচ্ছে সামাজিক মূল্যবোধের বিষয়। মুসলমান শুধু মানবিক তাগিদে কাজ করে না, সামাজিক তাগিদেও কাজ করে, এটা এই হাদিস তার বাস্তব প্রমাণ। দুই নম্বর, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السعي على الارمله والمسكين كالسعي في سبيل الله وحسبه قال كالقائم لا يفطر وكالصائم لا يفطر متفق عليه। حضرت ابو هريره رضي الله عنه বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোন বিধবা নারী বা কোন মিসকিন পুরুষ বা নারীর জন্য চেষ্টা করে সাই তার উপকারের জন্য তার কল্যাণের জন্য চেষ্টা করে, সে ব্যক্তি কা সাইফি সাবিলিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে নেয়। রাবি বলছেন আমি মনে করি আল্লাহ রসুল যেন বললেন কাল কায়েম লা ইফতার, সারা রাত্রি যে ব্যক্তি ইবাদতে দাঁড়িয়ে থাকে অথচ বিব্রত বোধ করে না, বিরক্ত হয় না, ওইরকম কায়েম ওইরকম আবেদের মতো তিনি নেকি পাবেন। সায়েম লা ইফতার, এবং যে সায়েম সবসময় সিয়ামে থাকেন সারা বছরই সিয়াম রাখেন একদিন অন্তর একদিন, ওই সায়েমের মতোই ওই ব্যক্তির নেকির অধিকারী হবেন যদি কেউ কোনো বিধবা নারী বা কোনো মিসকিন পুরুষ বা নারীর প্রতি তার জন্য কল্যাণের জন্য চেষ্টা করেন, তাকে আল্লাহ পাক এই নেকি দান করবেন। وعن انس قال قال رسول الله صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما, তোমরা তোমার ভাইকে সাহায্য করো সে জালেম হোক বা মজলুম হোক। সাহাবা কেরাম বললেন হে আল্লাহর রাসূল, মজলুমকে তো সাহায্য করার বিষয়টা বুঝলাম, জালেমকে কিভাবে সাহায্য করব? قال تمنعوه من الظلم فقد فذلك نصرك اياه, তুমি তোমার ভাইকে জুলুম থেকে বিরত রাখো তাহলে এটাই তোমার ওই ভাইকে সাহায্য করা হবে, কারণ এখন ক্রুদ্ধ একজনকে মারতে যাচ্ছে, তুমি তাকে ঠেকানোর চেষ্টা করো। যদি এই হাদিসটা আমাদের পুলিশ ভাইরা জানত তাহলে এই গত হরতালে এত মানুষ মরত না, বিশেষ করে যে বিষয়টা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি করেছে সারা পৃথিবীতে বিশ্বজিৎ হত্যা, তাকে কিন্তু একজনে মারেনি, আগে ভাবছিলাম পাঁচজনে, এখন দেখছে একুশ জনে, পাশে ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে ছবি তুলছে, পুলিশ ভাইরা হাঁ করে দাঁড়িয়ে আছেন, এতগুলো মানুষের সামনে একটা যুবককে মারল প্রকাশ্য দিনে, মানে কেউ এগিয়ে আসেনি। পুলিশের হাতে রাইফেল ছিল, তাদের ট্রেনিং ছিল, তারা একটা ধমক দিলে কিন্তু ওরা পালিয়ে যেত, কিছুই তারা করেনি। হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, ওই জালেমকে সাহায্য করো, কিভাবে সাহায্য করতে হবে, জালেমকে তার জুলুম থেকে বিরত রাখো। এই বিরত রাখার দায়িত্বটা আমরা কেউ পালন করি নাই, যদি করতাম তাহলে ওই ছেলেটা মরত না। ঠিক অমনি করে সিরাজগঞ্জ এক মুরব্বীকে মেরেছে একই দিনে, এই রিপোর্টটা পরে পাচ্ছি আমরা, তাকেও মেরেছে অমনি একইভাবে অবরোধ বিরোধীরা 9ই ডিসেম্বরে। এতগুলো মানুষ মরতেছে, মানুষ দেখছে, ধারণা এই হয়তো ঝামেলা জড়াবো কেন, এমনকি পুলিশ যখন সাক্ষী নেওয়ার জন্য যায় স্পটে, লোকেরা সাক্ষী দিতে আসে না, বললে না বাবা তোমাদের ঝামেলা আমরা যাব না। পুলিশকে মানুষ এখন এত খারাপ মনে করে, এত ভয় করে, কখন কোন ঝামেলা ফেলাতে ঠিক নেই, যত দূরে থাকে তত ভালো। অর্থাৎ মজলুমকে সাহায্য করার মনোভাব আমাদের মধ্যে থাকলেও সাহস আর থাকছে না প্রশাসনিক কারণে। আমাদের উচিত হবে এই হাদিসগুলো মনে রাখা, যাতে আমরা ইহকালে ক্ষতিগ্রস্ত হলেও আখরাতে যেন আমরা মুক্তি লাভ করতে পারি। ওয়ান আনাস কালা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়ায়িকাহু, এটাও কিন্তু সামাজিক বিষয়। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্টকারিতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। এটা হল মুসলিম শরীফের হাদিস, বুখারীতে আসছে এটাই অন্যভাবে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস রাখে সে ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে সামাজিক দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। অথচ আপনারা জানেন প্রতিবেশী ছাড়া তো মানুষ বাস করতে পারে না, আর প্রতিবেশী যদি শত্রু হয়ে যায় তার মতন কষ্ট আর কিছুই নেই। এজন্য প্রতিবেশী যিনি হন না কেন প্রত্যেকের প্রতি প্রত্যেকের সহানুভূতি, সহমর্মিতা, সহমর্মিতা থাকতে হবে। যদি রাখতে পারি আমরা, তাকে কোন কষ্ট দেওয়া থেকে যদি বিরত থাকতে পারে, তা পুরস্কার হচ্ছে সে ব্যক্তি জান্নাত লাভ করবে। আমাদেরকে জান্নাতে যেতে হবে, জাহান্নামে যাওয়া চলবে না, আর দুনিয়ার বেশি দিন থাকাও যাবে না, এখান থেকে অবশ্যই বিদায় গ্রহণ করতে হবে। তাই আমাদের পরকাল ঠিক রাখার জন্য সাধ্যমতো নিজের প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল থাকাটাই কর্তব্য। আগে শুনতাম তোর ডাকাতদের একটা ধর্ম আছে, কি ধর্ম জানে, তোরা নিজের এলাকা চুরি করে না, কথা ঠিক না? এখন চোর ডাকাতরা সেটাও ভুলে গেছে, নিজের এলাকাতেও চুরি করে, পরে এলাকাতেও চুরি করে। আপনারা শুনছেন নিশ্চয়ই যে আমাদের মাদ্রাসায় কদিন আগে ডাকাতি হয়েছে, চুরি না, আমাদের গাড়তে বেঁধে রেখে দরজা খুলে ভেঙে চুরে যা পারেছে নিয়ে চলে, কি নিছে, এতিমের টাকা। মাদ্রাসায় এতিমের টাকা আসে, মাদ্রাসার দান ভিক্ষার টাকা আসে, জাকাত ফেতার টাকা পয়সা আসে, এখানে অন্য কিছু আসে না। তার প্রতি এলাকার ছেলেদের লোভ হয়েছে, দরজা ভেঙে নিয়ে টাকা নিয়ে চলে গেছে। আমরা কিচ্ছু বলে নাই, মামলাও করে নাই, শুধু পুলিশকে জানিয়ে দিয়েছে, একটু নিয়ম আছে তাই, কাউন্সিলর সাহেবকে জানিয়ে দিয়েছি, আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ তুমি দেখলে এ টাকাটা কার। নিঃসন্দেহে ওই সন্ত্রাসীগুলো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। যারা আছো যুবক ছেলেরা সাবধান করে দিচ্ছি, এই মাদ্রাসা, এই এতিমখানা, এই মসজিদ, এটা সম্পূর্ণরূপে সিরফ আল্লাহর ওয়াস্তে তৈরি করা হয়েছে, কোন ব্যক্তি স্বার্থ এখানে নাই। এখানকার একটার ইটও যদি নষ্ট হয়ে যায় কেয়ামতের মাঠে তোমাকে কৈফিয়ত দিতে হবে, এবং আমরা আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে বাদী হব। ক্ষমতা থাকলে সেদিন আল্লাহর সামনে আমাদের সঙ্গে লড়াই করো। দেশের বিদেশে হাজার হাজার মানুষের আর্থিক সহযোগিতায় বিশাল মার্কাজ গড়ে উঠেছে, কারো একক দান এখানে নাই, সবাই পরকালীন স্বার্থে দান করেন। আপনারা এতিমকে দান করে থাকেন, পরকালীন স্বার্থে করে থাকেন। আপনাদের দেওয়া এই পাঁচটা পয়সা যদি কেউ চুরি করে নিয়ে যায়, সে কি জাহান্নামের আগুন খেল না? আমরা কারোর বিরুদ্ধে লড়াই করব না, আমাদেরকে মারেন মরব, কিন্তু কাউকে একটা থাপ্পড় দেব না। আমাদের মাল চুরি করেন নিয়ে যান, কিন্তু মনে রাখবেন আল্লাহর মাল, সাবধান, আল্লাহর মালে হাত দেওয়ার সময় একটু সাবধানে হাত দেওয়া ভালো। দুর্ভাগ্য মানুষ প্রতিবেশীর প্রতি আর এখন আর সামান্যতম সৌহার্দ্য সম্প্রীতি দেখাচ্ছে না। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তাদের বন্ধুদের খুন করছে, যেটা আমরা কখনোই দেখে নেই। বন্ধুর সঙ্গে বন্ধুত্ব এটা চিরন্তন বিষয় মানুষের, ক্লাসমেটের সঙ্গে একটা বন্ধুত্ব, ক্লাসমেট যদি মন্ত্রীও হয় তবু মন্ত্রী বিষয়ে তার সাথে সম্মান করে না, এই তুই কেমন আছিস বলে। বাংলাদেশের একসঙ্গে প্রেসিডেন্ট আবু সাহেব চৌধুরী আমার শ্বশুরের বন্ধু ছিলেন, একসঙ্গে কলকাতায় প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি গেটে গিয়ে দাঁড়িয়েছে, এই আবু সাহেবকে যে বল আকবর এসছে, চিন্তা করেন ভাষাটা কেমন। গার্ড বলছে বাপরে বাপ, প্রেসিডেন্ট নাম ধরে ডাকছে, না জানে কোন কি তা ঠিক নেই। বলে কে রে? বলে আবু আকবর আলী নাম বলছে, প্রেসিডেন্ট নিজে দৌড়ে চলেছে গেট পর্যন্ত। আরে তুই আসছিস তো বলবি তো আগে, বাবা তোর কাছে ফোন করে কে রে? ক্লাসমেটের এই যে বন্ধুত্ব, যে সৌহার্দ্য আজকে কি আছে? ছোট ছোট ছেলেপিলে তারা বন্ধু বলে ডেকে নিয়ে যাচ্ছে খেলা করতে, ওই মাঠে যে মেরে দিচ্ছে, এটা কি মানুষ কোথায় চলে গেছে? এত নোংরা হতে পারে? কিশোর অপরাধী ভর্তি, কিশোর অপরাধীদের সঙ্গে বগুড়া জেলখানা কাটিয়েছে আমি প্রায় কয়েক মাস, চার মাসের মতো দেখেছি ছোট ছোট বাচ্চা, এমনকি হাফেজও তার মধ্যে আছে। কি রে বাবা তোরা এর মধ্যে কেন, কি বলবে? ওদেরকে যারা অপরাধী বানিয়েছে তাদের তো সরকার কখনোই ধরবে না। বলে স্যার আমাকে একটা ব্যাকেট দিল মাদ্রাসা হিলি এক মাদ্রাসার পড়ে, ও চাষা বলল তুই ঢাকায় দিয়ে অমুক যা দিবি ফিরে আসবি তোকে 400 টাকা দেবো। আমি গেলাম ভালো তখন ব্যাপারই না, আমি যে নামলাম কল্যাণপুরে একজন লোক আসলো ওইটা চাইলে দিলাম আমাকে 400 টাকা দিলে বাড়ি চলে আনি। ও বাবা দ্বিতীয়বার গেছি ধরা হয়ে গেছে, এখানে জেলখানে চলে আসে কি ওটা তা জানি না কি তাকে খবর রাখে, এটা মোড়া নিয়ে গেলে এই পর্যন্তই। আর ও চাষা আমার আম্মাকে বলেছিল যে তোমার ছেলে কোনো সমস্যা হলে আমি দেখবো। সে চাষা কোথায় রে দেখে বগুড়া শহরে সতলা বাড়ি, তো ওই সতনে কেউ ধরে না, আমরা গরিব মানুষ না খেয়ে মা ভিক্ষা করে খায় আমাদের দিকে ঢুকে আর কোথায় সাঁতার খবরই নেই। এমনি করে হাজার হাজার যুবক তরুণ ছেলেকে নষ্ট করছে আমরাই এই পচা রাজনীতির কারণে, ওদেরকে দিয়ে আমরা পোস্টার লেখাই, ওদের দিয়ে বোমা মারি, ওদের দিয়ে হিরোইন পাচার করি, ওদের দিয়ে সবকিছু করি। এমনি করে বহু অভাবী দরিদ্র মহিলারা ঠিক এমনি করে বড়লোকের লালসা খোরাক হচ্ছে। সাবধান হয়ে যান, বাচ্চাদেরকে বলছি তোমরা সাবধান হও, কোন ধোকায় পড়ো না, তোমাদের সুন্দর এই বয়সটাকে আল্লাহর পথে ব্যয় করো। মানুষে মানুষে ভৃদ্যতা ভালোবাসা মহব্বত রহমত না থাকে মানুষ দুনিয়া বাস করতে পারে না। তা আল্লাহর নির্দেশ তা রসুলের মাধ্যমে এর হামু মান ফিল অর্দে এর হামুকুম মান ফিস সামা, তোমরা জগৎবাসীর উপর রহম করো আসমানবাসী তোমাদের উপর রহম করবেন। শীতের এই মৌসুমে আসুন আমরা সকলে সকলের প্রতি দয়ার্দ্র চিত্ত হই, সকলের প্রতি সমর্মিতা প্রদর্শন করি। যদি আপনাদের বাড়িতে শীত বস্ত্র থাকে সেটা দিবেন অথবা টাকা দিয়ে সাহায্য করবেন, এবং দ্রুত করতে হবে কারণ শীত তো বছরের পর বছর থাকবে না, খুব সাময়িক মেহমান, এই মেহমান সাময়িকভাবে এসে সাময়িকভাবে বহু মানুষকে হত্যা করে চলে যায়। অতএব মানুষ যেন শীতের কারণে মৃত্যুবরণ না করে এবং আমাদের অসহযোগিতার কারণে যেন আমরা জাহান্নামি না হই, এটুকু দায়িত্ব আমাদের পালন করার কর্তব্য। আল্লাহ পাক আমাদের সবাইকে পরস্পরের ভালোবাসার পরস্পরের প্রতি রহমদিল হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।